কখনো কালমে কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায় এ জীবন কেন এত রং বদলায় কখনো কালমে কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায় এ জীবন কেন এত রং বদলায় দেখি না পথে থাকি ও যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথে থাকি যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায় এ জীবন কেন জীবন কেন এত রং বদলায় স্মৃতিরা কেন পিছু ডাকে না পাওয়ারি ব্যথা ছবি আঁকে ও স্মৃতিরা কেন পিছু ডাকে না পাওয়ারি ব্যথা ছবি আঁকে যতই ফিরে চাই কোথাও কিছু নাই ফেলে আসা দিনগুলো আমারে কাদায় এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায়।